العظيم. وقال الله سبحانه وتعالى: فبشر عباد الذين يتبعون القول فيتبعون احسنه اولئك الذين هداهم الله واولئك هم اولو الالباب. وقال رسول الله صلى الله عليه وسلم: والذي نفسي بيده لا تدخلوا الجنه حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا. اولا ادلكم على شيء اذا فعلتموه تحاببتم ارسوا السلام بينكم. وقال عليه الصلاه والسلام: لا يؤمن احدكم حتى يكون هواه سمعا لما جئت به. وقال عليه الصلاه والسلام: جددوا ايمانكم. قيل: يا رسول الله، وكيف نجدد ايماننا؟ قال: اقصدوا من قول لا اله الا الله، او كما قال عليه الصلاه والسلام. بشنو ثانيه سنه قلب مجادله سنه সমস্ত আমাদের ধ্যান হলো আল্লাহর ধ্যান। যে আমাদের ধ্যান আছে ওই যে আমাদের ধ্যান আছে, যে আমাদের ধ্যান নেই ওই আমাদের ধ্যান নেই। এই জন্য ধ্যানের সঙ্গে শুনব যেন আমল আমল করতে পারি, আর দুনিয়ার জায়গাতে আমল করার জন্য জন্মদিনের মহূর্ত পর্যন্ত আমল করার জন্যই আল্লাহ পাঠাইছে। আমল হইলো আল্লাহর হুকুম পুরা করা, আমল হইলো আল্লাহর হুকুম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আদায় করা। এর নাম হলো আমল। আল্লাহর হুকুম আদায় করার জন্য, আমল করার জন্য আল্লাহ প্রত্যেকের মানুষকে জীবিত হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, যেন আমি এবং দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহর হুকুম অনুযায়ী হুজুরবাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী জিন্দগি চালাইতে পারে বহুত পর্যন্ত। কারণ আল্লাহর হুকুম আদায় করার জন্য, হুকুম আদায় করার মধ্যে আল্লাহ কামিয়াবি রাখছেন, সফলতা রাখছেন। কোনো জাহানের সফলতা আল্লাহ আল্লাহর হুকুম আদায় করার মধ্যে রাখছেন, দুনিয়ার মধ্যে রাখেন না, মানব দৌলতের মধ্যে রাখেন না। সফলতা শান্তি দাম হওয়ার আল্লাহ দুনিয়ার কোনো জিনিসের মধ্যে রাখেন নাই, রাখেন রাখছেন আল্লাহর হুকুম পুরা করার মধ্যে। যখন একজন মানুষ আল্লাহর হুকুম পুরা করতে থাকবে, হুজুরের তরিকায় আদায় করতে থাকবে, সে আল্লাহর কাছে দামি হইতে থাকবে, সে আল্লাহর কাছে ইজ্জতও পয়সা থাকবে, দুনিয়াও ইজ্জত পাবে, মহতের বড়ও ইজ্জত পাবে, দুনিয়াও সে আল্লাহর কাছে দামি, মহতের বড়ও সে আল্লাহর কাছে দামি। তখন এখন যখন একজন মানুষ আল্লাহর হুকুম অনুযায়ী জিন্দগি চালাবে, তো আল্লাহর হুকুম অনুযায়ী জিন্দগি চালাইবার জন্য যথেষ্ট বলেছিল যোগ্যতার প্রয়োজন। যোগ্যতা না থাকলে একজন মানুষ আল্লাহর হুকুম অনুযায়ী জিন্দগি চালাইতে পারবে না। এই যোগ্যতা হাসিল করার জন্য আল্লাহ রাস্তায় বের হওয়া, পিস কিনে লাগানো, দেশে বিদেশে সফর করা, একমাত্র যোগ্যতা হাসিল করার জন্য। যোগ্যতা না থাকলে একজন মানুষ আল্লাহর হুকুম মানতে পারবে না। ওই যোগ্যতা কি? ওই যোগ্যতা না নিয়ে ইমান চিল্লা দিয়া ফিস চিল্লা দিয়া আমার ভিতরে ইমান বানাইতে হবে। ইমান বানিয়ে পুরা দিনের উপর চলার আল্লাহর হুকুম মানার যোগ্যতা হাসিল করতে হবে, ইমান বানাইতে হবে। যখন ইমান বানাবে যত বুঝলো, যখন ইমান ভিতরে পয়দা হবে, ও তার জন্য দিনের উপর চলা সহজ হবে, অর্থাৎ তার জন্য আল্লাহর হুকুম মানা সহজ হবে, ভিতরের তরিকাটা বুঝবে, চলাও সহজ হবে যখন ইমান বানাবে। এই জন্য ইমান বানাইবার জন্য আমাকে দাওয়াতের মেহনত শিখতে হবে, দাওয়াতে ইমান বানাইতে হবে, আল্লাহর বরকতের কথা বলা অভ্যাস করতে হবে। এই জন্য এখন থেকে নিয়ে এই ইস্তেমার ময়দানে যত সময় আসি, এমনকি মহূর্ত পর্যন্ত সবসময় আল্লাহর বরকতের কথা বলার অভ্যাস করা, আল্লাহর বরকতের কথা বলে ইমান বানানো, ইমান বানানি আর দিনের উপর চলার যোগ্যতা হাসিল করা আমাদের মেহনত। এই যোগ্যতা হাসিল করার জন্য এক নম্বর ইমান পানি আর দিনের উপর চলার, আল্লাহর হুকুম মানা, হুজুরের তরিকার উপর চলার যোগ্যতা হাসিল করা। দ্বিতীয় নম্বরে আমার ভিতরে তাকওয়া পয়দা করে গুনাহ থেকে বাঁচার যোগ্যতা পয়দা করা। এদিকে তাকান, এদিকে হ্যাঁ, অন্যদিকে তাকায় না, অন্যদিকে মাথা ঘুরে না, হ্যাঁ সব দিকে তাকাইতে নেই, সব দিকে দেখতেও নেই, সব দিকে তাকাইতেও নেই, সব কিছু দেখতেও নেই, সব কিছু বলতেও নেই, আর সব কিছু শুনতেও নেই। হ্যাঁ, এটা বলে মুত্তাকি, এটা বলে তাকওয়া। তাকওয়া সব কিছু শুনবে না, পয়সা পয়সা শুনবে, পয়সা পয়সা দেখবে, এটা মুত্তাকি, পয়সা পয়সা কথা বলবে, পয়সা পয়সা কাম করবে, পয়সা পয়সা কামাই করবে, পয়সা পয়সা ব্যয় করবে, যে পয়সা পয়সা করে পাঁচ বিচার করে চলে এ হলো মোট্টাকি। এর ভিতরে তাকুয়া, তাকুয়া মানে আল্লাহর হুকুম মানার যোগ্যতা পয়দা করা, তাকুয়া মানে ওনার থেকে বাঁচার যোগ্যতা পয়দা করা, ইমান মানে আল্লাহর হুকুম মানার যোগ্যতা পয়দা করা। তো দুনিয়াও দামি হবে, মৌসুর পাঁচ দামি হবে, যখন ইমান পয়দা হবে। হ্যাঁ, একটি ছেলের মধ্যে পয়দা হবে, দুঃখে হলে যান আল্লাহ, সবকিছু আল্লাহ পাখের হাতে, সমস্ত সমস্যার সমাধান আল্লাহ পাখের হাতে, কোনো ব্যক্তির হাতে সমস্যা নেই, সমাধান নেই। তেমন পর্যন্ত দুনিয়ার প্রত্যেকটা মখলুকের সমস্যার সমাধান আল্লাহ পাক আল্লাহর হাতে রাখছে, অন্য কোনো জায়গায় রাখেন না। প্রত্যেকটা মখলুকের সমস্যার সমাধান শুধু মানুষের না, সমস্ত মখলুককে পালনে বলে আল্লাহ, বিভাজন করলে বলে আল্লাহ, সমস্ত মখলুকের সমস্যার সমাধান আল্লাহ পাকের হাতে। এই কথাটা একই দিনের মধ্যে পয়দা করতে হবে। আর যখনই যুক্তবোধের ঘর এই কথা একই পয়দা হবে, সমাধান আল্লাহ পাকের হাতে, তো আল্লাহর কাছে সমাধান চাবে, তখন দেখবে সমাধান আল্লাহ পাকের হাতে, একই পয়দা হয়ে যাবে, তো আল্লাহর কাছে সমাধান চাবে, কোনো ব্যক্তির কাছে সমাধান চাবে না, ব্যক্তি ধরবে না, কোনো মখলুক ধরবে না, আল্লাহকে ধরবে, আল্লাহকে খোশামত করবে, কোনো ব্যক্তি খোশামত করবে না। আমরা ব্যক্তি সমস্যা আসলে আমরা ব্যক্তি করি, ব্যক্তিকে খোশামত করি, গাছের ডালে পানি ঢাললে গাছ চিন্তা হবে না, গাছের গোড়ায় পানি ঢালতে হবে। ব্যক্তি ধরলে আমার সমস্যার সমাধান হবে না, আল্লাহকে ধরলে আমার সমস্যার সমাধান হবে। যেহেতু সমাধান আল্লাহ পাকের হাতে, হেফাজত আল্লাহ পাকের হাতে, পালা আল্লাহ পাকের হাতে, সমস্ত মখলুকের পালন হলো আল্লাহ, প্রত্যেক রাখাতে আমরা প্রস্তুত দিই। আলহামদুলিল্লাহ আলামিন, সমস্ত আলমের পালনওয়ালা বিব্রাতিকানিয়া জিব্রাইল ফেরেশতা পর্যন্ত সমস্ত মখলুককে পালনওয়ালা আল্লাহ। তো আল্লাহ পালনওয়ালা এই কথা দেখতে হবে, এবং আল্লাহর হুকুম মানার মধ্যে হেফাজত যত বোঝল এই কথাও একই করতে হবে। আল্লাহর হুকুম মানার মধ্যে হেফাজত, আল্লাহর হুকুম মানার মধ্যে দামি হওয়া। একজন মানুষ দামি হবে যখন আল্লাহর হুকুম মানতে পারবে, যখন একজন মানুষ আল্লাহর হুকুম মানবে তো আল্লাহ তাকে হেফাজত করবে। ধরলে কোনো জিনিসের মধ্যে হেফাজত নেই, রক্ষা নেই, হেফাজত আল্লাহর হুকুম মানার মধ্যে আল্লাহ হেফাজত করতেন। আল্লাহাক বিনা উঠি দেয়, আল্লাহাক লোকের আলম বিনা উঠি দেয়, বিনা আসবাবে হাজের আলী ইসলাম ইসমাইল আলী ইসলামকে আল্লাহ পাই না দেখাইছে, পাল্লাওয়ালা পাল্লাওয়ালা আল্লাহ। আচ্ছা, হাজের আলী ইসলাম যখন শুনছেন যে আল্লাহর হুকুম, আল্লাহাক ইব্রাহিম আলী ইসলামকে হুকুম করতেন, তখন এই ধ্বংসের জায়গায় যেখানে গাছপালা পয়দা হয় না সেই জায়গায় রেখে যাওয়ার জন্য যখন আল্লাহর হুকুম পরিবর্তন তখনই বলতেন এটার লাই নেই না, যখন আল্লাহর হুকুম আল্লাহর হুকুমের মধ্যে বরবাদী নেই, ধ্বংস নেই, আল্লাহর হুকুম মানার মধ্যে কোন ধ্বংস নেই, বরবাদী নেই, হেফাজত আছে। তো বিনা উচিত এক মা এবং দুধের সন্তানকে আল্লাহ পাক বিনা উচিত পাইলে দেখাইছেন, হেফাজত করে দেখাইছেন, হেফাজত করেনা আল্লাহ, করেনা আল্লাহ। এই কথাটা একদিন আমার জেনে আসতে হবে, একদিন আসবে না, বারবার পুরো চার মাস আমাকে দাওয়াত দাওয়াত দিয়ে দিতে হবে, দাওয়াত দেওয়ার অভ্যাস বানিতে হবে। পাল্লাওয়ালা আল্লাহ, হেফাজত করেনা আল্লাহ, দেনেওয়ালা আল্লাহ, দেনেওয়ালা আল্লাহ, আল্লাহ দেয় আল্লাহ দিয়ে নেয়, আল্লাহ ফেলে দেয় আল্লাহ ফেলে উঠে নেয়, আল্লাহ মেয়ে দেয় মেয়ে আল্লাহ আবার দিয়ে নেয়, আল্লাহ মাল দেয় মাল বাড়িয়ে দেয় হঠাৎ করে আল্লাহ পাক মাল উঠিয়ে নেয়, রবীন্দ্র ফসল দেয় ফসল আল্লাহ পাক উঠিয়ে নেয়, দেনেওয়ালা একমাত্র আল্লাহ, লেনেওয়ালাও আল্লাহ, ইজ্জত করেওয়ালা আল্লাহ, হেফাজত করেওয়ালা আল্লাহ। এই কথাটা একদিন আমার ছেলের মধ্যে পয়দা হবে, পয়দা করতে হবে। আর যখন এই কথা একদিন ছেলের মধ্যে পয়দা হবে, যখন এই কথা একদিন ছেলের মধ্যে পয়দা হবে, তো আল্লাহর হুকুম মানার মধ্যে সে সফলতা দেখবে, ইজ্জত দেখবে, তার ছেলের মধ্যে ওই বিশ্বাস পয়দা হয়ে গেছে যে আমার সফলতা আমার শান্তি আল্লাহর হুকুম মানার মধ্যে, মানব দৌলতের মধ্যে আল্লাহ রাখেনি, মানব দৌলতের মধ্যে আল্লাহ শান্তি রাখেনি, সফলতা রাখেনি, ইজ্জত রাখেনি, রাখছেনি, আল্লাহ ইজ্জত রাখছেন, সফলতা রাখছেন, দান দেওয়া রাখছেন আল্লাহর হুকুম পুরা করার মধ্যে। তো আল্লাহর হুকুম পুরা করি, হাজর আলী সাল্লাম একজন মহিলা দামি হয়ে গেলেন, আল্লাহর হুকুম পুরা করি, সোহাইল আলী সাল্লাম আল্লাহ কাছে দামি হয়ে গেলেন, একই করছেন, যখন আল্লাহর হুকুম তো আল্লাহ বরবাদ করবে না, আমাকে ওই একই করতে হবে, ওই একটি হাসিল করতে হবে। মাল ও দৌলতের মধ্যে, কারখানার মধ্যে, যোগাযোগের মধ্যে সফলতা নাই, শান্তি নাই, ইজ্জত নাই, যে দেখতেছে দেখাটা ভুল। আচ্ছা দুনিয়ার মানুষ দেখতেছে ভুল, দেখতেছে ভুল, দেখলে ভুল কেমন, ভুল দেখতেছে, ভুল শুনতেছে, ভুল দৌড়াইতেছে, ওই মাল কামাই করার জন্য দৌড়াইতেছে, দেখে বিদেশে শ্রাবণ করতেছে, যেহেতু তার দেখাটা ভুল, শোনাটাও ভুল, দৌড়ানোটাও ভুল, বলতেছে বলাটাও ভুল, ভুলের উপর জিন্দগি কাটতেছে। এই ভুল ভাঙবে না, এই ভুল ভাঙবে না যতক্ষণ পর্যন্ত মৌত না আসছে। ভুলের পিছনে মানুষ দৌড়াইতেছে, ভুল দেখতেছে, ভুল শুনতেছে, ভুলের পিছনে দৌড়াইতেছে, ভুল ভাঙবে না যতক্ষণ পর্যন্ত মৌত না আসছে। দ্বিতীয় নম্বরে এই ভুল ভাঙবে যখন মানুষ আল্লাহ রাস্তা বের হবে। এক ভুল ভাঙবে, মৌত আসছেই ভুল ভাঙবে, আর এক ভুল ভাঙবে যখন আল্লাহ রাস্তায় বের হবে, দাওয়াত দিতে থাকবে, আমলে ইস্তেমাল করতে থাকবে, তার ভুল ভাঙতে থাকবে, আল্লাহ হুকুমের মানার মধ্যে দামি হবে, একজন মানুষ দামি হবে আল্লাহ হুকুম পুরা করে আমল দিয়ে দামি হবে, মাল দিয়ে না, টাকা দিয়ে না, দেখতেছি আর দৌড়াই ফিরেছি, দেখতেছি ভুল, শুনতেছি ভুল, দৌড়াই ফিরেছি ভুল। ও আয়নার মধ্যে মিষ্টির দোকান আয়না আছে না, ও আয়নার মধ্যে রসগোল্লা টমটম দেখা যায়, একদিকে একদিকে টমটম আর রসগোল্লা রাখছে, আর একদিকে আয়না লাগিয়ে রাখছে, ও আয়নার মধ্যে দেখা যাইতেছে বিরাট বিরাট রসগোল্লা, বিরাট বিরাট টমটম দেখা যাইতেছে, কিন্তু দৃশ্য বুঝলো এই রসগোল্লার টমটম না ধরতে পারবে না, শুনতে পারবে না, মুখে দিতে পারবে দেখার জন্য। দুনিয়ার দুটো লাইফে শান্তি দেখতেছি, ইজ্জত দেখতেছি, পানা দেখতেছি, সত্যি দেখার জন্য এই সমস্ত জিনিস দিয়ে মাল সৌরভ দিয়ে কারখানা দিয়ে জমাজমি দিয়া দুনিয়ার কেউ উদ্দেশ্য পর্যন্ত আল্লাহর কাছে ইজ্জত করা হইতে পারবে না, দামি হইতে পারবে না। দামি হওয়ার জন্য আমার জিনিসটা আল্লাহর হুকুম লাগবে, আল্লাহর হুকুম আদায় করার জন্য আমাকে মেহনত লাগবে, কিন্তু আমি একা আল্লাহর হুকুম পুরা করলে হবে না, দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহর হুকুম পুরা করতে পারে। এই জিম্মাদারি দিয়া, এই দায়িত্ব দিয়ে আল্লাহ আমাদেরকে পাঠাইছে, ইমান মানে আমার মধ্যে আল্লাহর হুকুম মানার যোগ্যতা হাসিল করতে হবে, আর দুনিয়ার সমস্ত মানুষ ইমান বানাইয়া আল্লাহর হুকুম মানার যোগ্যতা পয়দা করে, এই জন্য আমাকে মেহনত করতে হবে, দাওয়াত দিতে হবে, বুঝাইতে হবে, কুসামত সামত করতে হবে। এই জন্য আমরা সবসময় একে অন্যকে কুসামত করবো, সেজন্য নগদ আল্লাহর রাস্তা বের হয়, যখনই বের হবে তার মধ্যে ইমান পয়দা হবে, আল্লাহর হুকুম মানার যোগ্যতা পয়দা হবে, তবে আল্লাহর হুকুম মানার মধ্যে ইজ্জত দেখবে, নিজের মেহনতের মধ্যে শান্তি দেখবে, ইজ্জত দেখবে, কখন যখন তার মধ্যে ইমান পয়দা হবে। সাহাবাই কিরাম সত্যবুজুর্গ মেহনত করে ইমান বানাইছিলেন, ইমান শিখছিলেন, ইমান শিখে পুরা দিনের উপর তোলার যোগ্যতা হাসিল করছিলেন। সাহাবাই কিরাম ইমান শিখছেন আগে, ইমান বানাইছেন আগে, তা আল্লাহ না ইমান সোম্মা তা আল্লাহ কোরআন, সে সাহাবাই কিরামের কথা। আগে আমরা ইমান শিখছি, তারপর আমরা কোরআন শিখছি, ইমান শিখে পুরা দিনের উপর তোলার যোগ্যতা হাসিল করছেন, বুঝতে পারছেন একদিন হাতের হয়ে গেছে ছেলের মধ্যে, দুনিয়ার কোনো জিনিসের মধ্যে ইজ্জত নাই, শান্তি নেই, আল্লাহ ইজ্জত রাখে নেই, আল্লাহ যেখানে রাখে নেই ওখানে আমরা তারা করতেছি, আমাদের ভুল হলো এটা, যেখানে আল্লাহ রব্বুল আলামিন সেই জিনিসের মধ্যে শান্তি ইজ্জত রাখে নাই, দামিও রাখে নাই, আমরা ওই ওই জিনিসের দিকে দৌড়াই দিচ্ছি, দৌড়াইয়া জিন্দগি বরবাদ করতেছে, একজন মানুষ দৌড়াইয়া জিন্দগিকে বরবাদ করতেছে, তখন দেখতেছে একদিন পয়দা হয়ে গেছে, মানব দৌলতের মধ্যে শান্তি ইজ্জত। আর সাহাবাই কিরাম একদিন হাসিল করে বুঝতে পারছেন, একদিন হাসিল করে আমার এই কথা, একদিন ছেলের মধ্যে পয়দা হয়ে গেছে, আল্লাহ পাক দুনিয়ার কোনো জিনিসের মধ্যে শান্তি ইজ্জত রাখেনি, দামি হওয়া রাখেনি, দামি হওয়া রাখছেন দিনের উপর তলার মধ্যে, আল্লাহর হুকুম মানার মধ্যে, হুজুরের তরিকার উপর তলার মধ্যে আল্লাহ দামি হওয়া রাখছেন, ইজ্জত রাখছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দামি হয়ে গেছেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি হয়ে গেছেন, সমস্ত সাহাবাই কিরাম দস্তবুজুর্গ প্রথম নম্বরে বানাইছেন ইমান, ইমান বানিয়ে আল্লাহর হুকুম মানার যোগ্যতা হাসিল করছেন, এবং আল্লাহর হুকুম অনুযায়ী জিন্দগি চালাইয়া আল্লাহকে রাজি করে দিচ্ছেন, আল্লাহকে রাজি করছেন, আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছে। এই জন্য আমরা কি বলি, রাদিয়াল্লাহু আনহু ও রাদু আনহু, আল্লাহ তাদের উপর রাজি, তারাও আল্লাহর উপর রাজি, আমরা মাল না পাচ্ছে রাজি হই না, সম্পদ না বাজলে রাজি হই না, বিল্ডিং বানাইতে না পারলে রাজি হই না, জমা জমি না থাকলে রাজি হই না। আমরা দুনিয়ার দিনকে রাজি আর সাহাবাইকে অবস্থা বুঝলি তো তখন দিন পাইয়া রাজি, আল্লাহর হুকুম পাইয়া রাজি, তাদের মধ্যে যোগ্যতা ছিল। আল্লাহর হুকুম মানার যোগ্যতা ছিল আর গুনার থেকে বাঁচানোর যোগ্যতা ছিল, টাকুয়া ছিল, টাকুয়ার কারণে আল্লাহর হুকুম গুনার থেকে বজায় করছে। আর টাকুয়া কি আলী রাজি আল্লাহ তার ফরমান, টাকুয়া হইল চার জিনিসের নাম, টাকুয়া চার জিনিসের নাম। এক নম্বরে লাগবে আল খাউফুল জারি, আল্লাহর ভয় তারা অন্তরে লাগবে, একজন মানুষের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে, তবে তো গুনার থেকে বাঁচতে পারবে, তবে তো দেশ বুঝে গো মাথায় কম দেওয়ার থেকে বাঁচতে পারবে, মিথ্যা কথা বলার থেকে বাঁচতে পারবে, রাস্তায় চলতে নজরে হেফাজত চলতে পারবে, যেহেতু তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়ে গেছে। আল্লাহর ভয় না থাকলে গুনার থেকে কেউ বাঁচতে পারবে না, নজর সামলাইতে পারবে না, কেমন মাকে কম্পিউটার বন্ধ করতে পারবে না যদি আল্লাহর ভয় না থাকে। মেয়ে মাকে বলতেছে দুধ কম হয়ে গেছে, মা বলতেছে পানি মিশাইয়ে দাও, মেয়ে বলতেছে পানি তো মিশাবো কিন্তু খলিফা অমরের তো নিষেধ, মায়ে বলতেছে খলিফা অমর কি ঘরে মিশে দাঁড়িয়ে আছে, মেয়ে বলতেছে খলিফা অমর তো ঘরে মিশে দাঁড়িয়ে নাই কিন্তু খলিফা অমরের যে আল্লাহ সেটা দেখতেছে, আল্লাহ দেখতেছে। এই কথা আমরা ভুলে গেছি, যখন তাকুয়া পয়দা হবে তখন সবটা মনে হবে যে আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমার কথা শুনতেছে, আল্লাহ আমার ছেলের খবরও জানে, আল্লাহ আলিম বিরাজ হুজুর অন্তরে অন্তরের ছেলে কি হইতেছে এটা আল্লাহ জানে। তো তাকুয়া হইল চার জিনিসের নাম, এক নম্বরে হইল বুঝলি গো আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে, আল্লাহ মিনাল জারির বল আমার তানজিল, নাজের অনুপাতে কোরআন আদিক অনুপাতে তাকে আমল হওয়া লাগবে, মন করে আমল করলে হবে না, ইচ্ছা মতো আমল করলে হবে না, আমল করতে হবে আল্লাহর হুকুম অনুযায়ী। তৃতীয় নাম্বার রেজা রাব্বিল কারিম, অল্পতে সন্তুষ্ট হইতে হবে, অল্প কামাইতে অল্প মালে অল্প খানায় অল্প বাড়ি ঘরে, আর কেউ যদি অল্পতে সন্তুষ্ট হইতে পারে তার জন্য দুঃখ বুঝলগ আল্লাহ দিনের জন্য দিনের মেহনতের জন্য সময় ফারে করা সহজ হবে, কিন্তু অল্পতে রাজি হয় আমরা অল্পতে রাজি হইতে পারি না, আর দিনের জন্য সময় বের করতে পারি না, স্ত্রী জেলা বের হওয়া কঠিন মনে করি, বিদ্যুৎ সফর করা কঠিন মনে করি, আর যখনই অল্পতে সন্তুষ্ট হবে রেবাবেল কালির হবে তখন তার জন্য দুঃখ বুঝে গ্রহণ, দিনের জন্য চার মাস যেন ছয় মাস লাগানো এক বছর লাগানো সহজ হয়ে যাবে, তার জন্য আড়াই ঘন্টার জায়গায় আট ঘন্টা লাগানো সহজ হবে, তার জন্য তিন দিনের জায়গায় ছয় দিন লাগানো সহজ হবে, কারণ সে অল্পতেই সন্তুষ্ট, অল্প কামাইতে সাধারণ খানা পিনাতে সাধারণ কাপড় চুপুরে সে সন্তুষ্ট হয়ে গেছে, আর যে অল্প অল্প মানে দুঃখ বুঝে রেখে আল্লাহর উপর সন্তুষ্ট থাকবে, আল্লাহ পাক তার অল্প আমলে তার উপর সন্তুষ্ট হবে, এই অল্প জিনিসই সন্তুষ্ট, অল্প খানায় অল্প কাপড়ে সাধারণ বাড়ি ঘরে অল্প কামাইতে সন্তুষ্ট, আল্লাহ পাক তার উপরে অল্প আমলেই সন্তুষ্ট, আবু দারদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প অল্প কামাইতে আল্লাহর উপর সন্তুষ্ট, অল্প অল্প কামাই অল্প খানা হ্যাঁ অল্প বাড়ি ঘর সাধারণ বাড়ি ঘর আল্লাহর উপর সন্তুষ্ট, তো আল্লাহ পাক তার উপর সন্তুষ্ট, হে আবু দারদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প জিনিস সন্তুষ্ট, বেশি মালান লাগবে বেশি বাড়ি ঘর লাগবে সুন্দর বাড়ি ঘর লাগবে, এবং এটা তো দৌড়ান নেই করতে পারবে, দৌড়িয়া লাভ নেই দুনিয়ার ভিতরে দৌড়াইয়া দুনিয়া কামাই করে বিল্ডিং বানাইয়ার কোনো লাভ নেই, এটা তো স্বপ্নের মতো, দুনিয়া হাতে আসা স্বপ্নের মতো, মৌত আসবে সব হাত ছাড়া হয়ে যাবে, মৌত আসতেই দিদি হাত ছাড়া হয়ে যাবে, ছেলে মেয়ে হাত ছাড়া হয়ে যাবে, বাড়ি ঘর হাত ছাড়া হয়ে যাবে, টাকা পয়সা হাত ছাড়া হয়ে যাবে, সবই হাত ছাড়া হয়ে যাবে, যখনই দত্ত বোঝার পর মৌত আসবে, তো আমাকে মেয়েটা বুঝতে পারছে বুঝতে পারে দুনিয়া ধোকায় পড়েন নেই, আলী রাজি আল্লাহ তাহলে আমার দুনিয়াকে লক্ষ্য করে বলতেছেন ইয়া দুনিয়া ইয়া দুনিয়া হরি রাইরে দুনিয়া তুই আমাকে ধোকা দিতে আসিস না, আমি তো ধোকায় পড়তে রাজি না, তুই হাতে আসলে আমার কোনো লাভ নেই আর চলে গেলেও কোনো নোকসান নেই, দুনিয়া হাতে আসলে দেখাবো তিনি কোটিপতি হয়ে যায় কারখানার মালিক হলে বিস্তলা বিল্ডিংয়ের মালিক হতে কোনো লাভ নেই, স্বপ্নের মতো বহুত আসবে সব হাত ছাড়া হয়ে যাবে, ও বাংলাদেশ যেরকম দেখে সারা রাত যার স্বপ্ন দেখছিলাম টাকার মানদিন পাইছিলাম, বিশতলা বিল্ডিং বানাইছিলাম, তাও স্বপ্নের মধ্যে দেখবে। আপনি কি দেখবেন? আমি বিশতলা বিল্ডিং বানাইলাম, আর ঘুম ভাঙ্গার পর দেখতে সে ভাঙ্গা ঘরে শুয়ে আসবে। হ্যাঁ, স্বপ্ন তো 70-80 বছরের কামাই স্বপ্নের মতো। এই কথা সাহাবাই কেনা বুঝতে পারছে না, আমরা এখন বুঝতে পারতেছি না। সাহাবাই ছেলে এই কথা বুঝতে পারছে না, দুনিয়া ধোকা। এই জন্য আগে রিয়ালটা তারা আমি ফরমাই দিয়েছেন, ইয়ার দুনিয়া গুরলি গাইরি, এই তো যদি অন্যকে ধোকা দেয় আমাকে ধোকা দিতে আগে না, আমি তোর ধোকায় পড়তে রাজি না। এই জন্য সাহাবাই ছিলাম কিছুদিন রেজাবেল কাবির, অল্প অল্পতে সর্বস্ব ছিলেন, অল্প কামাইছে আর কি। দুনিয়ার টোকা থেকে বৈজা করছে, দুনিয়া বিচার দৌড়াইনি, দিনের টাকা যা পুরা করে দৌড়াইছে, যখন দৌড়াইতেছে দিনের পিছনে মুসলিম আবাদ করার পিছনে দৌড়াইতেছে, তোমাকে তোমাকে ফারিক করতেছে, একদম সময়কে ফারেক করে সময় বের করে হাজারো লোককে চিহ্ন করে উঠাই দিয়েছে। আমারও আপনার জিন্দগি ও দিয়া সোনার কাঠির মতো, একজন মানুষ যে দিয়া সোনার একটা কাঠি ঠিক মতো ঠোকা দিতে পারে, একটা কাঠি ব্যবহার করে 2 মন 5 মন কষ্ট পাকাইতে পারবে। একজন মানুষ উত্তপুজন হোক, তার যাওয়ানো মানের ব্যবহার যদি ঠিক হয়ে যায়, তার দৌড়ানো ঠিক হয়ে যায়, কোন যে বিষয়ে দৌড়াবো এই সেই কথা যদি বুঝতে পারে, তো একজন মানুষের উচিত হাজারো লাখো কোটি মানুষ আল্লাহকে জিততে পারবে, মুহূর্তের পরে চিরদিন নোকসান থেকেও বাঁচতে পারবে। কথা বুঝে আসছে ভাই? একজন মানুষ যদি তার টান মারার সময় ঠিক মতো ব্যবহার করতে পারে, নিজেকে দৌড়াইতে হবে, যে জিনিসের পিছিয়ে দৌড়াইতে হবে, যেই জিনিসের পিছিয়ে দৌড়াইতে হবে, এই কথা যদি বুঝে নেয়, তো একজন মানুষের উচিত হাজারো লাখো কোটি মানুষ হেদায়ত পাবে, আল্লাহকে জিততে পারবে, কোটি মানুষ বলতে পারে চিরদিনের নোকসান ঠিক ক্ষতি থেকে বাঁচতে পারে। একজন মানুষের দৌড়ানো ঠিক হওয়া লাগবে। আমি তো দুনিয়ার বিষয়ে দৌড়াবো না দিনের বিষয়ে দৌড়াবো? দুনিয়ার বিষয়ে দৌড়ে আমার কোনো লাভ নাই, হাত খারাপ হয়ে যাবে। আর দিনের বিষয়ের জন্য যদি সময় বের করতে পারি, সময়কে ফারিক করতে পারি, যে কোনো সাহাবাহিক সময়কে দিনের জন্য ফারিক করতে, তো আল্লাহকে সাথে দাম হয়ে গেছে। আমাদের এহতেমাম করছেন, আমাদের এহতেমাম করছেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাল দৌলত নাই, বাড়িঘর নাই, একজন মহিলার গোলাম ছিলেন, কিন্তু দুঃস্থ পর্যন্ত ইমান আনার পরে দিনের জন্য সময় ফারেক করছেন, দুনিয়ার জন্য না, দিনের জন্য সময় ফারেক করেছেন, ফারেক করে আল্লাহর কাছে দামি হয়ে গেছেন, মসজিদে নববীর স্থায়ী মুয়াজ্জিন হয়ে গেছেন। মেহরাজের রাত্রে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাতে প্রবেশ করছেন, জান্নাতে গিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুতার আওয়াজ পাইতেছেন, জান্নাতে গিয়া হুজুর জান্নাতে আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার মধ্যে, আর ওই জান্নাতের মধ্যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন হাঁটছেন, জুতা পাইতে হাঁটছেন, তো খটখট আওয়াজ হইত, সবাই হুজুর বুঝতে পারছেন বিলাল বিলাল আসতেছে। তো জান্নাতে যাওয়ার পরেও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা জুতার আওয়াজ শুনতেছেন, ফিরে আইছে জান্নাত থেকে ফিরে আইছে, হুজুর বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করছেন, ও বিলাল তুমি কি আমল করো? এই আমলের কারণে আমি জান্নাতেও তোমার জুতার আওয়াজ পাইলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নতুন ওযু করি তখন আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ে নিই। আমাদের দ্বারা মানুষ কত দামি, আমল শক্তিশালী, দুনিয়া শক্তিশালী না, পাল শক্তিশালী না, কোন ব্যক্তি শক্তিশালী না, একজন মানুষের শরীর থেকে যে আমল বেড়ে উঠেছে, একজন মানুষের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ থেকে যে আমল বেড়ে উঠেছে, এই আমল শক্তিশালী, ওই আমলের কাছে আল্লাহ এখানে দাঁড়ানি হবে। দুনিয়ার দুর্বল, দুনিয়ার বেদামি, বেদামি জিনিস আমি আল্লাহ কাছে কেন দামি হব? দুর্বল জিনিস আমি আল্লাহ কাছে কেন দামি হব? আমল শক্তিশালী। যেন একজন মানুষ কলমা পড়তেই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেই এই কলেমা সাত আসমান ভেদ করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছে কলমা পড়তেই, এবং আল্লাহ পাকের আরশের সামনে একটা খুঁটি আছে, আর ওই খুঁটি হেলতে থাকে, আল্লাহ বলে খুঁটি তুমি থামো, তো খুঁটি বলতে তো আমি থামবো না, তার জমিনের মধ্যে এক বান্দা কলমা পড়ছে, এখনো তার গুনাহই মাফ হয়নি, খুঁটি কি বলতেছে? খুঁটি হেলতেছে, আল্লাহ পাক কোটিকে বলতেছে কোটি সাপ, আর কোটি বলতেছে আমি থাকবো না, আমি কেমনি থাকবো, ধরবি এক ঘন্টা কল করছে, এখনো তার গুনাই মাফ হয়নি। তো আল্লাহ বলে আজাদ, আমি তার গুনা মাফ করে দিলাম। দেখেন আমার কলমা, আমার একজন মানুষের কলেমা, তার জবান থেকে যে কলমা বের হয়েছে, যে কলমার একই ভেলের মধ্যে পয়দা হয়ে গেছে, যে কলমার একই ভেলের মধ্যে পয়দা হয়ে গেছে, ওই কলমা কত শক্তিশালী, কত দামি। যে কলমা আল্লাহ পাকের আর করে চাইতে দুঃস্থ বুঝের গ্রহণ, কোন উশিরার দরকার নাই, উশিরার প্রয়োজন নেই, ওই কলমা কত শক্তিশালী। আর ওই কলমার দ্বারা মানুষ আল্লাহর কাছে কত দামি হইতে পারে, যদি তার অন্তরের মধ্যে একই থাকে, যদি অন্তরের মধ্যে কলমার একই পয়দা হয়ে যায়, যে কলমা শক্তিশালী দামি এবং পবিত্র কলেমা, আর যেই কলমা ছেলের মধ্যে বসাবে সেও আল্লাহর কাছে দামি হবে এবং ওই লোকটা আল্লাহর কাছে পবিত্র হবে। এই জন্য সাহাবাই কিরাম এই কলমার দাওয়াত দিয়ে পুরা দুনিয়ার মধ্যে সফর করছে, সফর করতে গিয়ে দুনিয়ার, সফর করতে গিয়ে দুনিয়ার লোকসানের দিকে দেখেননি, কোনো অনুরোধ খারাপ করেননি। সাহাবাই কিরাম তাদের এই একই ছিল আল্লাহ পাক আমাদেরকে এই জিম্মাদারি যে দায়িত্ব দিয়ে পাঠাইছেন, কি দায়িত্ব, এক নম্বর জিম্মাদারি, এক নম্বর দায়িত্ব মেহনত করে দাওয়াত দিয়ে আমাকে মান মানাইয়া পুরা দিনের উপর চলতে হবে, আল্লাহর হুকুম মেনে চলতে হবে, তবে তো বহুত পরে চিরদিনের রক্ষা দিয়ে বাঁচতে পারবো। আরেক জিম্মাদারি দুনিয়ার সমস্ত মানুষ ইমান মানাইয়া, এক নম্বর ইমান মানাইতে হবে, দুনিয়ার সমস্ত মানুষ ইমান মানাইয়া আল্লাহর হুকুম মেনে চলতে পারে, তবে তো দুনিয়ার মানুষ চিরদিনের নকশান থেকে, চিরদিনের আগুন থেকে বাঁচতে পারবে, নতুন বাঁচতে পারবে না। একজন মানুষ ইমান মানিয়া পুরা দিনের উপর তার যোগ্যতা হাসিল করতে, হাসিল করতে হবে, তবে তো বহু দুর্বল নকশান থেকে বাঁচতে পারবে। এই জন্য সাহাবাই কিরাম পুরা দুনিয়ার মানুষের মধ্যে কিয়ামত পর্যন্ত মানুষের মধ্যে ইমান পয়দা হয় এবং আল্লাহর হুকুম মানার যোগ্যতা পয়দা হয়, ইমান পয়দা হবে তো আল্লাহর হুকুম মানার যোগ্যতা পয়দা হবে, দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে আল্লাহর হুকুম মানার যোগ্যতা পয়দা হয়। একজন সাহাবাই কিরাম বসে থাকেন নাই, মক্কা শরীফ ছাড়ছেন, মদিনা শরীফ ছাড়ছেন, আল্লাহ নবীকে ছাড়ছেন, এই বাচ্চাকে ছাড়ছেন, তাদের ফাঁকা খেজুরকে ছাড়ছেন, তারা বুঝতে পারছেন আমার জিন্দগির উদ্দেশ্যই, আমার জিন্দগির উদ্দেশ্য হইল আমাকে মেহনত করে দিনকে জিন্দা করতে হবে, মানুষের মধ্যে দিনে পড়ার, দিনে বসে পড়ার যোগ্যতা আনতে হবে, দুনিয়ার সমস্ত মানুষকে চিরদিনের আগুন দিয়ে পাঠাইতে হবে, এইটা আমাদের জিম্মাদারি। এই কথা সাহাবাই কিরাম ভালো করে বুঝতে পারছেন, বুঝতে পেরে আপনারা আপনার বের হওয়ার সময় তারা কোনো ওজন খাড়া করেন নাই, যে কাঁচের পাকা কেটেছু এবং কাটার সময় দুই চার দিনের মধ্যে খেজুর খেতে নামাবো, আর এই এমন সময় আল্লাহ রাসুল হজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাস্তায় বের হওয়ার তার ঠিক করতেছেন, তার গিট দিতেছেন, আর সাহাবাই কিরাম ওই সব খেজুর উপরে রাজি হইয়া কাঁচের পাকা খেজুর রেখে আল্লাহ রাস্তায় বের হয়ে গেছেন। পাকা খেজুর মৌসুম একটাই, বাচ্চারা ছেলেমেয়েরা ওই ওই খেজুর দিকে তাকাই আসছে, মায়েরা বাচ্চাদেরকে সান্ত্বনা দিতেছে, আর কয়েকটা দিন সবুজ করো খেজুর খেয়ে নামাবে, তোমাদের অভাব দূর হয়ে যাবে, তোমাদের অভাব অনটন দূর হয়ে যাবে, যেখানে দুই চার দিনের মধ্যে খেজুর খেয়ে নামাবে, আর ওই সময় আল্লাহ ওদের বাচ্চাদের সব তাকসিল করতেছেন আল্লাহ রাস্তা বের হওয়ার জন্য, যে তাকসিল করতেছেন যে তোমরা আল্লাহর দিনকে হেফাজত করবা, আল্লাহ তোমাদেরকে হেফাজত করবে, তারা আবার যেন দিনের হেফাজতের জন্য ওই ফাঁকা খেজুর গাছে রেখে আল্লাহ রাস্তা বের হইতেছেন। পঞ্চাশ দিন পরে ফিরে ফেরত আসছেন, একদিন দুদিন না, পঞ্চাশ দিন পরে সাহাবাই কিরাম বাড়িতে ফিরে আসছেন, আর এই পঞ্চাশ দিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফাঁকা খেজুর গাছের মধ্যে হেফাজত করছেন, ওই ফাঁকা খেজুর আল্লাহ গাছের গাছের মধ্যে হেফাজত করছেন, সাহাবাই কিরাম লাগছেন দিনের হেফাজতে, আল্লাহ পাক রাখছেন তাদের যেমন ফসল হেফাজতে, আমি কিয়ামত পর্যন্ত যে কোনো লোক দিনের হেফাজতে লাগবে, দিনের মেহনতে লাগবে, তো আল্লাহ তার হেফাজতে লাগবে, আমি আল্লাহর কাম করব, আল্লাহ আমার কাম করবে, আমি যখন আল্লাহর কাম করব, আমি আল্লাহর দিনের সাহায্য করব, তো আল্লাহ আমাকে সাহায্য করবে, আল্লাহ আমাকে ওয়াদা, এই ইমানদার ব্যক্তি কল তোমার যদি দিনের সাহায্য করো আমি তোমাদেরকে সাহায্য করব, এবং ওই সাথে আকাম আসুন দুশ্মনের মোকাবিলায় আমি তোমাদের পতনকে দিনের উপর জমাইয়া দিব, আল্লাহ আমাকে সাহায্য দিনের সাহায্যের সঙ্গে নির্ভর করতেছেন। এজন্য সাহাবাই কিরাম আল্লাহর রাস্তা বেরোয় না বাড়িঘর দিকে তাকাইছেন, না সালিমের দিকে তাকাইছেন, না কোনো ওদুর খানা করছেন। তাই যদি আল্লাহ তার আনো আল্লাহ সাহের মাধ্যমে হিজত করার জন্য তৈরি হয়ে গেছেন। তুমি চোখে চাবে ইসলাম কবুল করছো, আমার চোখে চাবে তুমি হিজত করে মদিনায় ফেলে দেবে, চলে যাইবা, আমার তোমাকে হিজত করতে দিব না। তাদেরকে শোনাই দিয়েছেন, দেখো তোমার জানো আমি তোমাদের মধ্যে সবচেয়ে বড় তীরন্দাজ, যতক্ষণ পর্যন্ত আমার হাতে একটা তীরও থাকবে তোমার কেউ আমার কাছে আসতে পারবে না। যখন আমার স্ত্রীগুলা শেষ হয়ে যাবে আমি তলোয়ার দিয়ে তোমাদের সঙ্গে মোকাবিলা শুরু করবো। এটাও জেনে রাখো, যতক্ষণ পর্যন্ত আমার হাতে তলোয়ার থাকবে তোমরা কেউ আমার হাড়ের কাছেও আসতে পারবে না। বলে এই সমস্ত যুদ্ধের কি প্রয়োজন? আমি তোমাদেরকে একটা সুসংবাদ শোনাই, যদি তোমরা আমার রাস্তা ছেড়ে দাও আমাকে হিজরত করার জন্য মদিনা শরীফে যাওয়ার জন্য, আল্লাহর রাসূলের কাছে যাওয়ার জন্য তোমরা যদি আমাকে রাস্তা ছেড়ে দাও তো আমি তোমাদেরকে সুসংবাদ শোনাব। কাফের মোশে এই সুসংবাদের কথা শুনাইয়া, সুসংবাদের কথা শুনে আশ্চর্য হয়ে গেছে। আরে আমি আমরা তোমাদেরকে রাস্তা ছেড়ে দিলে, হিজরত করার সুযোগ দিলে, তুমি আমাদের কিসের সুসংবাদ শোনাইবা? আমি তোমাদেরকে আমার সম্পদের সুসংবাদ শোনাব। সম্পদ সারা জিন্দগির কামাই, এই সম্পদের সুসংবাদ শুনিয়ে দিব। কাপের বসছে তারা দুনিয়া পাইয়া রাজি, কি ভাইয়া কাপের বসছে তারা এই দুনিয়ার কথা শুনে রাজি, মহানু দৌলতির কথা শুনে রাজি। আর সাহেব রবি আল্লাহ তারা আরো এবার বানাইছেন, বুঝতে পারছেন কোন জিনিসটা আমি আল্লাহর কাছে দামি হইতে পারবো, এই কথা বুঝতে পারছেন। আমার কাছে যে সম্পদ আছে এই সম্পদ দিয়ে আমি আল্লাহর কাছে দামি হইতে পারবো না, কেউ পারি নাই, কেমন পর্যন্ত কেউ পারবে না। কাজে সহায় করি আল্লাহ তার ফরমাইতেছেন, যদি তোমরা আমার রাস্তা ছেড়ে দাও, আমাকে হিজরত করার মদিনায় শরীফে যাওয়ার সুযোগ দিয়ে দাও, আমি তোমাদেরকে আমার সারা জিন্দগির সম্পদের সুসংবাদ শুনিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, রাজি হয়ে গেল। তাদেরকে সংবাদ দিয়ে দিলেন, আমার ঘরের মধ্যে অমুক কোনায় মাটির নিচে আমার সারাদিন দিন সম্পদ, সেটা হলো আমি সোনা, আমি মাটির নিচে পুষে রাখছি। তোমার আমার রাস্তা ফেলে দাও, আমার ঘরে গিয়া ওই মাটির নিচে অমুক কোনায় মাটির নিচে আমার স্বর্ণ আছে, এই স্বর্ণগুলো নিয়ে যাও, এবং ইহুদির কাছে কিন্তু কাপড় টুকুর আছে ওইগুলাও নিয়ে যাও, ঘরের মধ্যে বান্ধি আছে বান্ধিয়ে নিয়ে যাও, সবকিছু নিয়ে যাও, একমাত্র তোমরা আমাকে হিজরত করার আল্লাহ রাস্তার সুযোগ করে দাও। তারা দুনিয়া পাইয়া তার রাজি, কাপের মধ্যে দুনিয়া পাইয়া রাজি। আর সাহেব রবি আল্লাহ তারা দিনের জন্য আল্লাহ রাস্তা বের হওয়ার হিজরত করার সুযোগ পাইয়া খুশি, সব দিয়ে দিলেন, সব সম্পদ দিয়ে দিলেন, আর হিজরত করে মদিনা শরীফে চলে গেলেন। মদিনা শরীফের যাইতেই বাপ, তুমি আজকে তুমি এই বেচাকিনির মধ্যে অনেক লাভবান হয়ে গেছ, অনেক লাভবান। সাহেব রাজি আল্লাহ তার ফরমাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেচাকিনি করছি মক্কা শরীফে, আর আপনি হলে মদিনায় শরীফে, আপনি কেমনে জানবেন আমি বেচাকে দিব? আমি যে খারাপ দিন থেকে সম্পদ দিয়া হিজরত করার সুযোগ নিলাম, হিজরত করে চলে আসলাম, খারাপ দিন থেকে সম্পদ এটা একটা বেচাকে নিই, আমি যে বেচাকে নিয়ে করছি এটা মক্কা শরীফে, আর আপনি যে মদিনায় শরীফে, আপনি কেমনে জানবেন? নিশ্চয় আল্লাহ আপনাকে জানাইছে। ও তোহাই আল্লাহ আমাকে জানাইছে তুমি বেচাকেনি করছো, তোমার সারা জিন্দগির সম্পদ দিয়া, তোমার সারা জিন্দগির সম্পদ দিয়া তুমি হিজরতের রাস্তা খুলে দিত, আল্লাহ রাস্তা বের হওয়ার রাস্তা খুলে দিত। আর তোমার এই বেচাকেনির উপরে আল্লাহ পাক রাজি হইয়া কোরআন শরীফের আয়াত নাযিল করছেন, অমিনান্নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারযাতিল্লাহ। মানুষের মধ্যে এমন তো কি আছে যে জানতে কিনে নেয় একমাত্র আল্লাহকে রাজি করার জন্য আমাদের এটাই উদ্দেশ্য। সাহাবাইকার যখন সব কুরবানি করতেন, না গাছের পাকা খেজুরের দিকে তাকাইছেন, না সম্পত্তির দিকে তাকাইছেন, না ছেলে ইতিম হবে, না তিনি বিধবা হবে এদিকে তাকাইছেন। জাফর রাদি আল্লাহ তাআলা আনহু 33 বছর বয়সে তিনটা ছেলে মায় কোলে রেখে আল্লাহর রাস্তায় তৈরি হইতেছেন, এই ইতিম করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি শুনাইছেন। এই তিনজন তিনজনই শহীদ হবে। জায়েদ রাদি আল্লাহ তাআলা আনহু শহীদ হইলে জাফর রাদি আল্লাহ তাআলা আনহু এই কাফেলার আমির হবেন। জাফর রাদি আল্লাহ তাআলা শহীদ হইলে আব্দুল্লাহ ইবনে রাওহা রাদি আল্লাহ তাআলা আনহু আমির হবেন। তারপর কেউ ডান পাশেবার জন্য কোন ওজোর খারাপ করেননি, ডান পাশেবার জন্য কোন ওজোর খারাপ করেননি, আপত্তি করেন নাই, তিনজনই তৈরি হয়ে যাইতেছে আল্লাহ রাস্তায়। আর ওই সময় যা কোনো দিয়ে পারানো বয়স ছিল মাত্র 33 বছর। 33 বছরের বয়সের একজন জোয়ান তিনজন ছেলে মায় বলে রেখে এই একদিন নিয়ে এই ধারণা নিয়ে বের হইতেছেন, আমি আর এই তিনজন ছেলেকে জীবনে কোনোদিন দেখতে পারবো না। এই তিনজন ছেলে চিরদিনের জন্য বাপের আবেগ থেকে, বাপের আবেগ থেকে চিরদিনের জন্য তারা বঞ্চিত হয়ে গেল তিনজন বাচ্চা ছেলে। কিন্তু এরপরে তাদের তারা কোনো ওজন খারাপ করেননি। ইয়ার আসলে এই অবস্থা আমি কেমন বের হবো? আমার তিনজন বাচ্চা বাচ্চা ছেলে, এক ছেলে বাইর করে মায়ের দুধ পান করে, মানে এই অবস্থা আমি কেমন আল্লাহ বের হবো? কোনো ওজন খারাপ করেননি, কারণ তাদের একই ছিল মার ও দৌলত ছেলে মেয়ের ঘর বাড়ি পরীক্ষার জন্য অল্প সময়ের জন্য, মার ও দৌলত পরীক্ষার জন্য অল্প সময়ের জন্য। এই কথা আমাকে একই করতে হবে, একই পয়দা করার জন্য করতে বলে আমাকে একে অন্যকে কুসামত করে তৈরি করতে হবে, এক অন্যকে কুসামত করে তৈরি করবো সব সময়। বসা করো, বয়স শেষ হয়নি, এক অন্যকে বুঝাবো সমঝাবো যেন আল্লাহর রাস্তায় বের হয় আর বুঝতে পারে দুনিয়া পরীক্ষার জন্য, ঘরবাড়ি পরীক্ষার জন্য, সিনেমা পরীক্ষার জন্য, জমাজমি পরীক্ষার জন্য, ব্যবসা কারখানা পরীক্ষার জন্য, অল্প সময়ের জন্য, মৌত পর্যন্ত, মৌত আসবে সব হাত খারাপ হয়ে যাবে। আজ যদি আর এই মানব দৌলত টাকা পয়সা ধন দৌলত আমি ছেলের কাজে লাগাইতে পারি, আমি আপনার কাছে দামি হয়ে হাজির হইতে পারবো, দেখবো সাহাবাই সাহেব আপনার কাছে দামি হয়ে হাজির হয়ে গেল। সেই জন্য আমরা সবসময় এক অন্যকে সাপোর্ট করবো, এক অন্যকে দাওয়াত দিব, ইমানের কথা আখেরাতের কথা শোনাবো, ঠিক আছে ভাই ইনশাআল্লাহ। আর প্রত্যেকে নিজে জিজ্ঞেস করবো যে আমি এই পথে এই ইজতেমা থেকেই নগদ 3 জেলার জন্য আপনার রাস্তা বের হয়ে যাবো, ঠিক আছে ভাই ইনশাআল্লাহ। কালকাল দিয়েও তাদের 3 জেলার জন্য বের হওয়ার জন্য, হ্যাঁ প্রত্যেকে নিয়োগ করে আমি মাঝমা থেকেই এই ইস্তেমা থেকে 3 জেলার জন্য আমি আল্লাহর রাস্তায় বের হয়ে যাবো, বাড়িতে ঘুরে যাবো না। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, দোয়ার ইস্তেমাম করুন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাদের পরে আবার বয়ান হবে, কেমন সুন্দর করে আবার জমি জমি বসবো, হাঁটা উঠা করবো না, সময় নষ্ট করবো। এখন ভাই আমরা যাদের ওযু আছে, তসবিহ হাতে করে কাপড় কন্ডিশনার